চলেই এবার পথে নেমেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ খারাপ বলেই এবার পথে নেমেছি। নিষেধের পাহারাতে ছিলে মেরে কে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নিষেধের পাহারাতে ছিলে মেরে কে ঢেকে, সে কখন গেছে ফিরে আমায় ডেকে ডেকে। নয়ন মেলে পাবার আশায় অনেক কেঁদেছি, এই নয়নে পাবো বলে নয়ন মুদেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ধেঁধেছি, পথ খারাপ বলেই এবার পথে নেমেছি। চেনা শোনা জানার মাঝে কিছুই চিনি নিজে, অচেনায় হারায় তাই আবার খুঁজে নিজে। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো শোনা। সে যে গান শুনিয়েছিল হয়নি সেদিন শোনা, সে গানের পরশ লেগে হৃদয় হলো শোনা। রাগের ঘাটে ঘাটে তারে মিছে সেধেছি, সুর হারাব বলেই সে তার সুরে বেঁধেছি, সোজা পথের ধাঁধায় আমি অনেক ভেদেছি, পথ খারাপ বলেই এবার পথে নেমেছি।